আমি প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি, আমি দলিল চেয়েছি কিন্তু তার প্রেক্ষিতে রাগান্বিত সুরে আমাকে দেখানো হয়েছে প্রচলিত সংখ্যাগরিষ্ঠ মানুষের মাজহাবি ফেরকা। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অভ্রান্ত সত্যের মাপকাঠি নয়, বরং নির্ভেজাল সত্যের মাপকাঠি হল কুরআন ও সুন্নাহ। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো অত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছে টাকি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো অত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছে টাকি, বেশিরভাগ লোক দেখো করছে টাকি। তবু বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না, তবু বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না, কুরআন হাদিস মেনে চলতে চাওয়া, কুরআন হাদিস মেনে চলতে চাওয়া সেটাও অপরাধ তুমি বলবে নাকি, সেটাও অপরাধ তুমি বলবে নাকি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো অত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছে টাকি, বেশিরভাগ লোক দেখো করছে টাকি। কৃতজ্ঞ মানুষের সংখ্যা তো কম, বলেছেন আল্লাহ তাহার কালাম। কৃতজ্ঞ মানুষের সংখ্যা তো কম, বলেছেন আল্লাহ তাহার কালাম। তবুও রাগের স্বরে গোসা করে, তবুও রাগের স্বরে গোসা করে, বেশিরভাগের দোহাই দেবে নাকি, বেশিরভাগের দোহাই দেবে নাকি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে ওগো, রাখো রাখো এত সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছে টাকি, বেশিরভাগ লোক দেখো করছে টাকি, বেশিরভাগের দোহাই দেবে নাকি, বেশিরভাগের দোহাই দেবে নাকি। আমাদের যদি কিছু প্রশ্ন থাকে।